সদরে মহতরম, সম্মানিত উলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমরা অনেক সময় একটা কথা শুনে থাকি, অনেকেই অনেকে বলে থাকি, অনেকে শুনে থাকি, কথাটা হল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কথাটা কি আজকে নতুন শুনলেন না আরো শুনলেন, কিন্তু মানুষ কখন সৃষ্টির শ্রেষ্ঠ, কেন সৃষ্টির শ্রেষ্ঠ, এই কথাগুলি বিস্তারিত কোনো আলোচনা হয় না, এই কারণে এইগুলির ব্যাপারে অনেকের কাছে আমাদের পরিষ্কার কোনো ধারণা নাই, অস্পষ্ট কোন কোন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কতদিন পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, কোন কারণে সৃষ্টির শ্রেষ্ঠ, এইসব প্রশ্নের জবাব আমাদের অনেকের কাছেই অস্পষ্ট। এজন্য এই অস্পষ্ট বিষয়গুলি যেন আমাদের কাছে সুস্পষ্ট হতে পারে, পরিষ্কার হতে পারে, তাই আমি আজকে এই বিষয়টাই আপনাদের সামনে আলোচনা করতে চাই। কোন কোন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, কোন কারণে সৃষ্টির শ্রেষ্ঠ, কতদিন পর্যন্ত শ্রেষ্ঠ, এই তিনটা কথা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাই। শ্রেষ্ঠত্বের কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা কারণের বিবরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ মানুষকে আমি সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছি, মানুষকে আমি যে সুন্দর গঠন দিয়া সৃষ্টি করছি, এমন সুন্দর গঠন জগতের আর কাউকে দান করি না। বুঝে থাকতে বলুন তো, আল্লাহর জগতের মধ্যে সবচেয়ে সুন্দর গঠন আল্লাহ দান করেছেন কাকে? এটা হলো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার একটা কারণ। এই ব্যাপারে তফসীরের কিতাবে একটা ঘটনা লেখা আছে বড় চমৎকার। এক লোক তার বিবিকে বলেছিল, তুমি যদি আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তোমার চিন্তা লাগবে। আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর হইলে তালাক হবে না, আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না হইলে চিন্তা লাগবে। এই কথা যেই শুনে সেই বলে তালাক হয়ে গেছে, কারণ তার বউ কি আর আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর? যেই শুনে সেই বলে তালাক হয়ে গেছে। কিন্তু একজন সুযোগ্য আলেম তিনি বললেন তার বউ তালাক হয়। লোকেরা তার কাছে দলিল চাইল, তালাক হয় নাই বললেই হবে না, আপনার দলিল কি? তিনি বললেন কোরআনের এই আয়াত হলো দলিল, যে আয়াতে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচেয়ে সুন্দর গঠন দিয়া বানাইছি। কাজেই আল্লাহর কোরআনের এই আয়াতের দ্বারা প্রমাণিত আকাশের চন্দ্র কোন মানুষের চেয়ে বেশি সুন্দর নয়। অনেক দূরের থেকে সূর্যের আলো গিয়া চন্দ্রে পড়ে, আর পৃথিবীর থেকে সেই আলোর কারণে চন্দ্রকে জলমল জলমল করতে দেখা যায়। এদের সুন্দরের কারণে নয়, যে সূর্যের আলো জলমল সবচেয়ে বেশি সুন্দর কাঠামো আল্লাহ একমাত্র মানুষকে দান করেছেন। মানুষকে আল্লাহ যে সুন্দর গঠন দিয়েছেন, এমন সুন্দর গঠন কোন ফিরিস্তাকে আল্লাহ দান করেন। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার একটা কারণ কি পাওয়া গেল? সবচেয়ে সুন্দর গঠন, সবচেয়ে সুন্দর গঠন। সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার আরেকটা কারণ, আল্লাহ ফাকরুল আলামিন পবিত্র কোরআনের এক সূরায় কত বেশ কতগুলি কসম খেয়ে বলেছে। আরেকটা কারণ, সেই সূরাটা হল সূরায়ে শামসের শুরু থেকেই আল্লাহ বেশ কতগুলি কসম খাইছেন। কসম খেয়ে আল্লাহ বলেন, ওয়াশামসি ওয়া দুহাহা والقمر اذا طلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها। অর্থাৎ আল্লাহ বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলছি, সূর্যের আলোর কসম খেয়ে বলছি, আমি চন্দ্রের কসম খেয়ে বলছি, আমি চন্দনীর কসম খেয়ে বলছি, আমি দিনের আলোর কসম খেয়ে বলছি, আমি রাতের অন্ধকারের কসম খেয়ে বলছি, আমি আসমানের কসম খেয়ে বলছি, আসমান সৃষ্টি করার কসম খেয়ে বলছি, আমি জমিনের কসম খেয়ে বলছি, জমিনকে সমতল করার কসম খেয়ে বলছি, আমি তোমাদের মনের কসম খেয়ে বলছি, মনকে তোমাদের উপযোগী করার কসম খেয়ে বলছি। কথাটা বলেছেন না শুধু কসম খেয়েছি, কতগুলি কসম? বারোটা কসম খেয়ে আল্লাহ বলেন, বারোটা কসম খেয়ে আল্লাহ যে কথাটা বলেছেন সেই কথাটা বুঝার জন্য আমাদের প্রথমে নফস জিনিসটা কি বুঝাতে হবে। কোরআনের বিভিন্ন আয়াতে মানুষের নফস বলতে একটা জিনিস আল্লাহ উল্লেখ করেছে, বিভিন্ন আয়াতে মানুষের রূহ বলতে একটা জিনিসের উল্লেখ করেছে। আমরা যারা কোরআনের ভাষা বুঝি না, আমাদের জন্য বাংলায় বোঝার চেষ্টা করা দরকার। বাংলায় যে জিনিসটাকে প্রাণ বলা হয়, উর্দু ভাষিতে জান বলা হয়, কোরআনের ভাষায় এটাকে রূহ বলা হয়। আর বাংলায় যে জিনিসটাকে মন বলা হয়, কোরআনের ভাষায় এটাকে নফস বলা হয়। আমার কথা বুঝে থাকতে বলেন, রূহ আর নফস, প্রাণ এবং মন, এক জিনিস না দুই জিনিস? দুই জিনিসের পার্থক্য বোঝার জন্য উদাহরণ দেখো, কোন মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখনও তার নাকে শ্বাস প্রশ্বাস চালু থাকে, এর মানে কি জান নাই? হ্যাঁ, শ্বাস প্রশ্বাস যেহেতু চালু আছে এর মানে হলো জান আছে, কিন্তু কিছু বলতে পারে না, কিছু বুঝে না, মন নাই। ঘুমন্ত মানুষের শরীরের ভিতরে জান আছে, মন নাই, প্রাণ আছে, মন নাই, রূহ আছে, নফস নাই। হাসপাতালে রোগীদেরকে অপারেশন করার জন্য যে অচেতন করা হয়, বলুন এই অচেতন রোগীর শরীরের ভিতরে প্রাণ নাই না চেতনা নাই? এই প্রাণটাকে কোরআনের ভাষায় বলে রূহ, আর চেতনাটাকে কোরআনের ভাষায় বলে নফস। প্রাণটাকে বলে রূহ আর চেতনাটাকে বলে নফস। আপনারা এখানে যারা বসা আছেন, আপনারা মুর্দা না জিন্দা? কেমনে বললেন? চোখে দেখি, কানে শুনি, নড়াচড়া করতে পারি, ইচ্ছা করে বসেছি, ইচ্ছা হলে উঠে চলে, প্রমাণ হইল আমাদের বসেছেন ইচ্ছায় না জবরদস্তি। এই ইচ্ছাটার নাম হইল নফস। ইচ্ছা করতে পারেন এই ক্ষমতাটার নাম হইল রূহ, আর ইচ্ছাটার নাম হইল নফস। একেবারে সোজা কথায় বাংলায় যেটাকে প্রাণ বলে কোরআনের ভাষায় ওইটাকে রূহ, বাংলায় যেটাকে মন বলে কোরআনের ভাষায় যেটাকে নফস। এই ইচ্ছা শক্তিটার নাম হইল নফস, আর জীবনী শক্তিটার নাম হইল রূহ। জীবনী শক্তির নাম রূহ, আর ইচ্ছা শক্তির নাম এই নফস। জীব জানোয়ারের আছে না? জীব জানোয়ারের ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু নাই। বলদ যখন ক্ষেতের ধান খায় অনিচ্ছায় না ইচ্ছায়? তাহলে তো নফস বলদের আছে। মনের নামই তো ইচ্ছা শক্তির নামই তো নফস। বলদ ক্ষেতের ধান খায় অনিচ্ছায় না ইচ্ছায়? তাহলে তো ইচ্ছা শক্তি বলদের আছে। এই ইচ্ছা শক্তিটার নাম নফস, জীব জানোয়ারের আছে। এই ইচ্ছা শক্তি ফিরিস্তারও আছে, ফিরিস্তারও নফস আছে। ইচ্ছা শক্তি মানুষেরও আছে, মানুষেরও নফস। কিন্তু জীব জানোয়ারের নফসের যোগ্যতা, ফিরিস্তার নফসের যোগ্যতা আর মানুষের নফসের যোগ্যতায় পার্থক্য আছে। জীব জানোয়ারের নফসের মধ্যে কি যোগ্যতাটা আছে এটা বোঝার চেষ্টা করি, ফিরিস্তার নফসের মধ্যে কি যোগ্যতাটা আছে সেটা বোঝার চেষ্টা করি, তারপরে মানুষের নফসের মধ্যে কি যোগ্যতাটা আছে ওইটা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে যত কাজ করলে গুনাহ হয়, আল্লাহর বিধানে কোন কাজ আছে কিনা করলে গুনাহ হয়? গুনাহ। আল্লাহর বিধান মতে যত গুনার কাজ আছে, প্রত্যেকটা গুনার কাজের দুইটা করে ফলাফল আছে। একটা হলো গুনার মজা, আর একটা হলো গুনার সাজা। দেখুন বুঝে আসে কি? প্রত্যেকটা গুনার কাজের ফলাফল কটা, একটা মজা আর একটা সাজা। জীব জানোয়ারেরা গুনার মজাটা বুঝে, কিন্তু সাজা বুঝে ফিরিস্তারা গুনার সাজাটা বুঝে, কিন্তু মজা বুঝে না। মানুষের নফসে গুনার মজাও বুঝে, বুঝে থাকতে বলুন তো যোগ্যতা বেশি কার? এই দিক থেকেও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, যোগ্যতার দিক থেকেও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, সৌন্দর্যের দিক থেকেও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আরেকটু পরিষ্কার করে করি, আল্লাহর বিধানে বিয়া ছাড়া নারী পুরুষের মিলন হারাম, গুনার কাজ। বিয়া ছাড়া নারী পুরুষের মিলন গুনার কাজ। জীব জানোয়ারের মধ্যে এইটা এই কাজটা আছে কিনা? মজা বুঝে না, এই জন্য জীব জানোয়ারের মজা বুঝে না, এই জন্য মিলন হয় বুঝে। গুনার কাজের মজা বোঝার যোগ্যতা জানোয়ারের আছে, কিন্তু এরা যেহেতু সাদা বুঝে না, এই জন্য কোন গুনার কাজে কোন জানোয়ারকে জাহান্নামে দেওয়া হবে না। কোন গুনার কারণে কোন জানোয়ারকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে না, শাস্তি বুঝে না। জীব জানোয়ারের নারী পুরুষ বিয়া তারাই মিলিত হয় মজা না বোঝার কারণে, বুঝার কারণে জাহান্নামে যাবে না কেন? আর ফিরিশতারা বিয়া তারা নারী পুরুষের মিলনের সাজা কি ঠিক মতই বুঝবে, কিন্তু কোন মজায় মানুষ এই গুণাটা করে মজা বুঝে না। জানোয়ারেরা গুনার কাজের মজা বুঝে সাজা বুঝে না, ফিরিশতারা গুনার কাজের সাজা বুঝে মজা বুঝে না। আল্লাহ বলেন ওয়ানাফসিম ওয়ামা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়াতাকওয়াহা। আল্লাহ 14টা কসম খাইয়া বলেন মানুষের মনের মধ্যে গুনার মজা বুঝারও যোগ্যতা দান করেছি, গুনার সাজা বুঝারও যোগ্যতা দান করেছি। তিন জাতির নফসের অবস্থা তিনটা, বুঝতে পারলেন? জানোয়ারের নফসের অবস্থা কি? গুনার মজা বুঝে সাজা বুঝে না। ফিরিশতার নফসের অবস্থা কি? গুনার সাজা বুঝে মজা বুঝে না। মানুষের নফসের অবস্থা কি? মজাও বুঝে সাজাও। এবার বলুন তো কার যোগ্যতা বেশি? এই জন্য মানুষ এই শ্রেষ্ঠত্ব আল্লাহ সমস্ত মানুষকে দান করেছেন, এই শ্রেষ্ঠত্ব আল্লাহ সমস্ত মানুষকে দান করেছেন। এক দুইটা ব্যতিক্রম বিভিন্ন ঘটনা প্রসঙ্গ সে উল্লেখযোগ্য নয়, বাদ বাকি সমস্ত মানুষকেই আল্লাহ গুনার মজার দ্বারা যোগ্যতা দান করেছেন, গুনার সাজার দ্বারা যোগ্যতা। কেন আল্লাহ মানুষকে এই যোগ্যতা দান করবে? এখানে তোমার পরীক্ষা হবে, মজার লোভে গুনায় লিপ্ত থাকো না সাজার ভয়ে গুনা ছেড়ে দাও, এই পরীক্ষার জন্য তোমাকে দুটা যোগ্যতা দেওয়া। কেউ যদি মজার লোভে গুনায় লিপ্ত থাকে আল্লাহর পরীক্ষায় ফেইল করে জাহান্নামের শাস্তির যোগ্য হওয়ার, কেউ যদি সাজার ভয়ে গুনা ছেড়ে দেয় আল্লাহর পরীক্ষায় পাশ করে জান্নাতের যোগ্য হয়। কথা বুঝলেন কিনা দেখুন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষের মনের মধ্যে আল্লাহ জানোয়ারের যে যোগ্যতা আছে সেটাও দান করেছেন, ফিরিশতার যে যোগ্যতা আছে সেটাও দান করেছেন। কোন পরীক্ষা এখানে তোমার পরীক্ষা হবে মজার লোভে গুনায় লিপ্ত থাকো না সাজার ভয়ে গুনা ছেড়ে দাও। মজার ভয়ে যারা গুনায় লিপ্ত থাকে এরা আল্লাহর পরীক্ষায় নেই, এদের ঠিকানা জাহান্নাম। সাজার ভয়ে যারা গুনা ছেড়ে দেয় আল্লাহর পরীক্ষায় ঠিকানা। তাই আল্লাহ বলে যারা আল্লাহর বিধান নিয়ে বাড়াবাড়ি করে, এই লোক বিধান নিয়ে বাড়াবাড়ি, নিজেরা পালন করে না তো করেই না, যারা পালন করে তাদেরকে বাড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেয়, এদের ঠিকানা পরকালের জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাকওয়া। আর যারা একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে এই ভয়ে মজার রূপে মন গুনার কাজ করতে চায় কিন্তু সাজার ভয়ে মনকে ফিরাইয়া রাখে, আল্লাহ বলেন তাদের ঠিকানা জান্নাত। মনে গুনাহ করতে চায় না চায় না? কেউ যদি কয় আমার মনে গুনাহ করতে চায় না, আমি বলবো তুমি মানুষ না, তুমি গাছ না লেভাস্টন। আল্লাহ বারোটা কসম খাইয়া বলছেন মানুষের মনে গুনাহ করতে চায়, কটা কসম খাইয়া? আল্লাহ বারোটা কসম খাইয়া বলছেন মানুষের মন গুনাহ করতে চায়। মজা বুঝে নাই কিন্তু না, মজা বুঝে? এই জন্য মন সব সময় গুনাহ করতে চায়, মজার বুঝে গুনাহ করতে চায়। যেই ব্যক্তি তার এই মনকে গুনাহ থেকে ফিরাইতে পারে সাজার ভয়ে, সেই ব্যক্তি আল্লাহর পরীক্ষায় পাস, আল্লাহ বলেন তার ঠিকানা হবে জান্নাত। ওয়াজে আসলেন জান্নাতে কিভাবে যাওয়া যায়, কোন অপরাধে জাহান্নামে যেতে হবে, এই দুইটা কথা তো অন্তত এখান থেকে নিয়া বাড়িতে যাওয়া দরকার। মনকে গুনাহ থেকে ফিরাইতে না পারলে জাহান্নামে যেতে হবে, মনকে গুনাহ থেকে ফিরাইতে পারলে জান্নাতে যাওয়া যাবে। শত কথা হাজার কথা মনে না থাকলে অন্তত দুইটা কথা নিয়ে যান বাড়িতে, যেন সারা জীবন বাড়িতে থাকে। বলুন তো এবার মানুষের মনের মধ্যে উভয়টা যোগ্যতা দিলেন কেন পরীক্ষাকে? মজার লোভে গুণা করো না সাজার ভয়ে গুণা ছানো? দুনো যোগ্যতা দেওয়ার দিকে পরীক্ষাটা করো। মজার লোভে গুণা করলে জাহান্নামে শাস্তি যোগ্য, আর সাজার ভয়ে গুণা ছেড়ে দিলে জান্নাতের নিয়ামত। তাহলে মানুষের মনের মধ্যে যোগ্যতা কথা পাওয়া গেল দুইটা, ফিরিস্তার মধ্যে একটা, জানোয়ারের মধ্যে একটা, মানুষের মধ্যে দুইটা। যোগ্যতা কারণে কি? এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। এই যে মনটা নষ্ট, এটা হলো কৃষকের ক্ষেতের মতো একেবারে হুবহু। আপনারা যারা কৃষিকাজ করেন খেতে বিরক্তি করেন, খুব সহজে বুঝবেন, ফসল ফলাইতে হলে খেতে চাষাবাদ করতে হয়, ধান চাষ করতে হয়, মেহনত করতে হয়, ফসলের চারা লাগাইতে হয়, আগাছা ছড়াইতে হয়। বলুন খেতে মধ্যে ফসল এমনি ফলে না মেহনত করে ফলাইতে হয়? কিন্তু খেতে যদি চাষাবাদ করে না, আগাছা এমনি ফলে, আগাছা এমনি ফলে। খেতে দুইটা জিনিস ফলে, একটা ফলে ফসল আর একটা ফলে আগাছা। ফসল এমনি ফলে না মেহনত করে ফলাইতে হয়? খেতে আগাছা মেহনত করে ফলাইতে হয় না ফলাই আর কি বলে? ঠিক এইরকম মানুষের মনটা। মানুষের মনের মধ্যে নেক কাজের ফসল মেহনত করে ফলাইতে হয়, আর গুনার মজার লালসা ফলাইতে হয় না। এমনি বলুন তো মানুষের মনটা কিসের মতো? কৃষকের ক্ষেতের মতো, গৃহস্থের ক্ষেতের মতো। মানুষের মন ক্ষেতে যেমন ফসল ফলাইতে গেলে মেহনত করতে হয়, আর ফসল না ফলাইলে আগাছা এমনি ফলে, ঠিক তেমনি ভাবে মানুষের মনের মধ্যে জান্নাতে যাওয়ার কাজ করতে হইলে মেহনত করে যোগ্য বানাইতে হয়, আর মনে মনকে নষ্ট নিয়ে মেহনত না করলে জাহান্নামে যাওয়ার মতো আগাছা মনের মধ্যে নেই বলে। এই জন্য আল্লাহওয়ালারা কোরআনের বিভিন্ন তফসিরে, আল্লাহওয়ালা বুজুর্গ যারা তারা তফসিরে কিতাবে লিখেছেন, মনের মধ্যে দশ রকমের সুস্বভাব মেহনত করে বাড়াইতে হয়, আরো দশ রকমের কুস্বভাব মন থেকে মেহনত করে ছাড়াইতে হয়। মনের মনের মধ্যে ফলে সর্বমোট বিশ রকমের স্বভাব, দশ রকমের সুস্বভাব মনে ফলাইলে ফলে না ফলাইলে ফলে না, আরো দশ রকমের কুস্বভাব মেহনত না করলেও মনে বলতে থাকে। মনের ফসল হইল দশটা, আগাটা আছে আরো দশটা, দশটা বসন ফলাইতে গেলেও মেহনত লাগে, দশটা আগাছা ছাড়াইতে গেলেও মেহনত লাগে। নখকে নিয়ে এই মেহনত, আমার মনের মধ্যে যেন সোয়াবের কাছে ফসল ফলে এর একটা মেহনত, আমার মনের মধ্যে যেন গুনার আগাছা না ফলে এটা সারানির মেহনত, এই মেহনতকে তরিকতের ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। নফসের মেহনতকে তরিকতের ভাষায় রিয়াজত মুজাহাদা বলা হয়। তবে রিয়াজত নামের মেহনতে আর মুজাহাদা নামের মেহনতে একটা রেশম আছে, খুব কমে দেখো। মুফাসসিরিন এরকম লেখেন, মন নিয়া যে মেহনত করলে গুনার শুধু হয়ে আসে না, এই মেহনতের নাম রিয়াজত। আর গুনার সুযোগ আসলে পরে গুনার থেকে মনকে ফিরাইতে যে মেহনত করতে হয় ওই মেহনতের নাম হল মুজাহাদা। যেমন একটা গল্প উদাহরণ দেখুন, আল্লাহ পবিত্র কোরআনের আয়াতে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন পথ চলার সময় দৃষ্টি নিষেধ দিকে রাখে। কোন দিকে চাইয়া পথ চলতে বলেছেন? নিষেধ দিকে। উপর দিকে চাইয়া আসমান দেখলে কি গুনাহ হবে? ডান দিকে চাইয়া বিল্ডিং দেখলে কি গুনাহ হবে? বাম দিকে চাইয়া ফুলের বাগান দেখলে কি গুনাহ হবে? পিছন দিকে তাকাইয়া নিজের সাথীদেরকে দেখলে কি গুনাহ হবে? যেখানে সামন দিকে তাকাইলেও গুনা নাই, উপর দিকে তাকাইলেও গুনা নাই, ডান দিকে তাকাইলেও গুনা নাই, বাম দিকে তাকাইলেও গুনা নাই, পিছন দিকে তাকাইলেও গুনা নাই, নিচের দিকে তাকাইয়া চলার আদেশ করলেন কেন? মুফাসসিরিন কেরাম বলেন, বন্দাকে রিয়াজত করাইবার জন্য। কি করাইবার জন্য? কি রিয়াজত? তুমি যদি নিচের দিকে তাকাইয়া হাঁটার অভ্যাস করতে পারো, তোমার আশপাশে দিয়া কোনো বেহরদান চলে গেলেও তোমার কোনো খবরই থাকে না, গুনার সুযোগ হয়ে আসে না। যে মেহনতের দ্বারা গুনার সুযোগ হয়ে আসে না, এমন মেহনতকে তরিকতের ভাষায় বলে। আর গুনার সুযোগ আসলে পরে গুনার থেকে মনকে ফিরাইতে যে মেহনত করতে হয়, দেখলাম পূজা। যেমন অবস্থা, আমি আমার সাথীদেরকে খুশ করার জন্য ওই দিকে তাকাইছিলাম, কিন্তু অবস্থা একটা বেবর্দা মেয়ে আমার সামনে বলিয়ে গেলাম। হাদিস শরীফে রাসূলে করিম সুসাম বলেন, তোমার ইচ্ছা ছাড়া যে এক মুহূর্তের জন্য তোমার নজরটা পড়ে গেল এর কারণে গুনাহ হবে না, কিন্তু পরবর্তী মুহূর্তে যদি ইচ্ছা করে নজর ফিরাও না, পরের সেকেন্ড থেকেই গুনাহ লেখা করবো। অনিচ্ছাবশত একটা বেহরদা নারীর উপর দৃষ্টি পড়ে গেল, এরপরে সাথে সাথে ফিরাইয়া নিলে গুনা নাই, না ফিরাইলে গুনা আছে? সাথে সাথে এই বেহরদা নারীকে নজরটা ফিরাইতে মনের মধ্যে একটা মেহনত করতে হয়, মন চায় না ফিরাইতে, মন চায় না, তখন মন যে ফিরাইতে মনের বিরুদ্ধে আন্দোলন করতে হয়। এই যে মনের বিরুদ্ধে আর একটা মেহনত করা লাগতেছে, এখন বলেন আমার কথা বুঝে থাকলে, মেহনতটার নাম মনের মধ্যে দশটা সুস্বভাবের ফসল মেহনত করে ফলাইতে হয়, মনের থেকে দশটা কুস্বভাবের আগাছা মেহনত করে ফলাইতে হয়। খেতে যেমন ফসল মেহনত করে না ফলাইতে বলে না, আর আগাছা মেহনত করে না সারাইলে সারে না, তেমনি ভাবে মনের মধ্যে সুস্বভাবের ফসল মেহনত করে না ফলাইলে ফলে না, আর মনের থেকে দশটা কুস্বভাবের আগাছা মেহনত করে না সারাইলে। এবার বুঝে থাকতে বলুন, মনের সুস্বভাব কথা, কুস্বভাব কথা দশটা, মনের যে দশটা সুস্বভাব এমনি ফলে না মেহনত করে ফলাইতে হবে, মনের দশটা কুস্বভাব এমনি সারে না মেহনত করে সারাইতে হয়। এই সুস্বভাব ফলানির মেহনত আর কুস্বভাব সারানির মেহনতকে রিয়াজত মুজাহাদা বলা হয়। কথাটা বুঝলেন কিনা? আজকের মত আমি সুস্বভাবগুলির একটা সুস্বভাবের উদাহরণ, কুস্বভাবগুলির একটা কুস্বভাবের উদাহরণ, মনের মধ্যে যে সমস্ত সুস্বভাবের ফসল মেহনত কিনা ফলাইতে হয় এর একটা সুস্বভাবের নাম শুকুর। শুকুর উচ্চারণ শব্দ মনের মধ্যে যতগুলি সুস্বভাবের ফসল মেহনত মিলে বলাইতে হয় এর একটা সুস্বভাবের নাম শুকুর। কাকে বলেন দেখেন, তোমার মনকে একা একা নিরিবিলি গভীর ধ্যানমগ্ন অবস্থায় জিজ্ঞাসা করো যে তোমার মধ্যে কোন গুণ আছে কিনা। মন যদি সচেতন হয় মন থেকে জবাব আসবে আমার মধ্যে অনেকগুলি গুণ আছে, আমি যে মুখে কথা বলতে পারি এটা আমার একটা গুণ, আমি যে কানে শুনি এটা আমার একটা গুণ, আমি যে চোখে দেখি এটাও আমার একটা গুণ, আমি যে হাতে ধরতে পারি এটাও আমার একটা গুণ, আমি যে পায়ে চলতে পারি এটাও আমার একটা গুণ, আর এলেম কালাম বিদ্যা বুদ্ধি এগুলি তো আছে। আমার কথা বুঝে থাকলে বলুন, আমি যদি একা একা নিরিবিলি মনকে জিজ্ঞাসা করি তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা, কি জবাব আসবে? এখন আবার জিজ্ঞাসা করো তোমার এই গুণগুলির জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। এখন যদি মন বলে এই গুণগুলির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার জ্ঞানের জন্য, আমার বুদ্ধিদার জন্য, আমার বুদ্ধির জন্য, আমার এলেম কালামের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, যদি মন থেকে এই জল আসে তাহলে তোমার মনের ক্ষেত শুকুরের ফসল ফলছে না, মনের ক্ষেত শুকুরের ফসল ফলছে না। আর তখন যদি মন থেকে জল আসে আমার মধ্যে যত গুণ আছে একটা গুণ আমার কামাই করা নয় একমাত্র আল্লাহর দান, কাজেই এই গুণগুলির জন্য যদি প্রশংসা করতে হয় যে পাইছে তার নয় যে দিছে তার প্রশংসা করতে হয়, এইটার নাম শুকর। দুনিয়ার জীবনে যত রকমের আল্লাহর যত রকমের নিয়ামত আমার মধ্যে আসলো একটা নিয়ামতের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, যিনি দান করেছেন তিনি প্রশংসা পাওয়ার যোগ্য, এই মনোভাবের নাম শুকর। এই মনোভাবের নাম শুকর। এই মনোভাবটা কি এমনি আসে না মনটাকে মেহনত করে এই জিনিসটা আমদানি করতে হয়, মেহনত করে আমদানি করতে হয়? তাহলে মনের ক্ষেতের মধ্যে যে দশটা ফসল মেহনত করে ফলাইতে হয় আমার কথা বুঝে থাকলে বলুন, এর একটা ফসলের নাম শুকুর। কাকে বলে বুঝতে পারলেন? আমার যত গুণ আছে একটা গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য নই, যিনি দান করেছেন তিনি যোগ্য। এই কারণে হাদিস শরীফে নিষেধ, কারো সামনে তার প্রশংসা করো, কারো সামনে তার প্রশংসা করো। কেউ যদি তোমার সামনে তোমার প্রশংসা করে তাহলে তার মুখে মাটি মারো, তার মুখে মাটি মারো। এখান এই যদি সরাসরি এইভাবেই হাদিসের উপর আমার আগ্রহ আমরা আমল করতে চাই, আমাকে যদি একজন বলে আপনি একজন সুযোগ্য আলেম এই কথা বলার কারণে কতটা মাটি দিয়ে দিচ্ছে তার মুখে মেরে দিই, তাহলে কখন তোমার মতো নিমক আর আমি এই এই জগতে নাই, তোমার কি ক্ষতিটা করছিলাম? তাহলে তার মুখে মাটি মারার পদ্ধতিটা কি হবে? তার মুখে মাটি মারার পদ্ধতি হবে, ভাই তুমি যে আমার সুযোগ্য আলেম কইছো যে তোমার মনের সুধারণা আসলে আমি এই কথা পাওয়ার যোগ্য না, ওই মাটি মারা হইল। বাস্তবিক ওই কথার মাটি মারবেন না কথার মাটি, হ্যাঁ কথার মাটি, কথার মাটিটা এমন ভাবে মারতে হবে সেও যেন আর কোনদিন আপনাকে এই না শুকুর বানানির চেষ্টা না করে আবার আপনার প্রতি যেন খেপে না যায়। এবার মনের খেতে হইতে যত আগাছা করে বুঝে থাকলে বলুন তো কতটা? দশটা আগাছার মধ্যে মনের ক্ষেতে যে দশটা আগাছা ফলে, এই দশটা আগাছার মধ্যে একটা আগাছার নাম হাসাদ, একটা আগাছার নাম হাসাদ। এই হাসাদ শব্দের বাংলা অর্থ হইল হিংসা। হাসাদ শব্দের বাংলা অর্থ হইল হিংসা। কিন্তু অনেক জিনিস শুধু অর্থের দ্বারা বোঝা যায়, কাকে বলে এটা ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হয়। হাসাদ বা হিংসা মনের একটা আগাছা, মেহনত করে ফলানি লাগে না এমনি ফলে, মেহনত করে সারানি লাগে ফলে এমনি, মনের মধ্যে হিংসা এমনই সৃষ্টি হয়। মেহনত করে মনের হিংসা করতে হয়। এই হিংসা কাকে বলে? হিংসা বলে অপরের ভালো দেখলে যদি নিজের মনের দলে, অন্য লোকের প্রশংসাকে করলে যদি নিজের মনে গালা পড়া শুরু হয়, তাহলে বোঝা গেল তোমার মনের মধ্যে হাসাদ আছে। আগাছা দশ দশ নম্বর আগাছা বলছে মনের মধ্যে। এটা আমার দুই স্তর। আপনার সামনে আমি যদি আরেকজনের প্রশংসা করি, এটা শুনলে যদি আপনার মনে মনে গলে, এটা এটা একটা আগাছা মনে। এই আগাছা পরিষ্কার করার জন্য ব্যবস্থা আছে, চিকিৎসা আছে, এলাজ আছে। আরেকটা হলো আপনার সামনে আমি আরেকজনের গুণ একজনের গুণ উল্লেখ করলে পরে আপনি যদি তেলে বিগুনে জ্বলে উঠে, মনে মনে বলে না জ্বলে উঠে, জ্বলে কথায় বার্তায় চাল চলনে আচারে ব্যবহারে তার জ্বালা প্রকাশ কিয়া যায়। শুধু যদি মনে মনে বলে তার মনে যে হাসাদ নামের আগাছা আছে, এটা কৈন্দরা তের। আমি আরেকজনের প্রশংসা করলে যে শুনে আপনি যদি খালি মনে মনে বলে, তাহলে আপনার মনে যে হাসাদ নামের রোগ আছে আমি টের পাবো না, কিন্তু আপনি যদি তেলে বেগুনে ধরে উঠেন, তাহলে তো নিজে নিজেই প্রমাণ করে দিলেন আমার ক্ষেত ই আগাছাটা আছে। কথা বুঝলেন কিনা? আমার কথা বুঝতে পারতেছেন? বিষয়টা অত্যন্ত কঠিন, বিষয়টা অত্যন্ত কঠিন। কিন্তু বর্তমান সমাজে বিভিন্ন অবস্থা থেকে এই কঠিন বিষয়টাই আমি আপনাদের সামনে আলোচনা করতে বাধ্য হইলাম। কারণ বর্তমান সমাজে এমন কিছু অবস্থা ব্যবস্থা শুরু হয়েছে যে এইগুলি আলোচনা না করলে এখন হয়। তাহলে হাসাদের প্রধান স্তর হইল দুইটা, একটা হলো মনে মনে গলে যা অপরে বুধবার উঠায় দেয়, আর একটা হলো তেলে বেগুনে জলে উঠে যা অপরে খের খেয়ে বসে যে তোমার মনের মধ্যে হাসাদের আগুন জ্বলে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি এক কিতাবে লিখেছেন, অন্য লোকের সুনাম শুনলে, অন্য লোকের গুণ শুনলে, অন্য লোকের বিজ্ঞতা শুনলে, অন্য লোকের সুখ শান্তির কথা শুনলে, যার মনে জ্বলে সে আল্লাহর তকদিরের উপর নারাজ। এই কারণে এই এই আগাছাটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত আগাছা। সে আল্লাহর তকদিরের উপর নারাজ কেন? সে এই জ্বালা পোড়ার দ্বারা প্রমাণ করতে চায় যে তারে অত গুণ দেওয়া উচিত আছে না, আল্লাহ তারে এত গুণ দেওয়া অনুচিত করে। ইমাম গাজ্জালির কথাটা বুঝতে পারছেন আপনারা? আমার সামনে যদি আপনি একজন সুপণ্ডিত এই কথাটা যদি কেউ কয়, এই কথা বলার কারণে আমার মনে যদি জ্বলে অথবা মুখে যদি জ্বালাময় কথা বাহির হয়, তাহলে আমি মনের জ্বালার দ্বারা অথবা মুখের জ্বালাময় কথার দ্বারা আমি এই কথা বলতে চাই যে আল্লাহর উচিত ছিল না আপনার এত বড় পণ্ডিত বানানি, আপনার এত বড় পণ্ডিত বানাই আল্লাহ ভুল করতে। কাজেই যাদের অন্তরে হাসাদের রোগ আছে, যাদের অন্তরে হিংসার রোগ আছে, হাসাদের আগাছা আছে, এরা আল্লাহকে কথার দ্বারা কয় না, আল্লাহর কাজের দ্বারা আল্লাহকে বেইনসাফ সাব্যস্ত করে। আল্লাহ তারে অত জ্ঞান দিয়ে বেইনসাফি করছে, আল্লাহ তারে অত গুণ দিয়া বেইনসাফি করছে, যেহেতু আমার এটা দিছে তারা। বুঝতে পারতেছেন, এই হাসাদ নামের, হিংসা নামের আগাছাটা কত বড় মারাত্মক জঘন্যতম আগাছা। এইগুলিরে ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন অন্যান্য মানুষকে বোঝাইবার জন্য দুই ধরনের ভাষা ব্যবহার করে। এক ধরনের ভাষা হল এই সমস্ত জিনিস হইল মনের আগাছা, আর এক ধরনের বুজানির ভাষা হইল এই সমস্ত আগাছার নাম মনের রূপ। মনের এইগুলিরে মনের কুস্বভাবগুলিরে মনের আগাছাও বলা হয়, মনের রূপও বলা হয়। শরীরের যেমন রোগ আছে মনেরও রোগ আছে। শরীরের রোগ হইল জ্বর, শরীরের রোগ হইল আমাশা, শরীরের রোগ হইল ডায়াবেটিস, শরীরের রোগ হইল ডায়রিয়া, শরীরের রোগ আছে, শরীরের রোগের চিকিৎসার ডাক্তারও। ঠিক তেমনিভাবে মনের কুস্বভাবগুলিকে মনের রোগও বলা হয়, মনের কুস্বভাবগুলিকে মনের রোগও বলা হয়। এই রোগেরও চিকিৎসক আছে, ওই চিকিৎসকগণকেই কামেল পীর বলা হয়। শরীরের রোগের চিকিৎসকের নাম ডাক্তার, আর মনের রোগের চিকিৎসকের নাম কামেল পীর। মনের রোগের চিকিৎসকের নাম কামেল পীর। কামেল পীরেরা মনের রোগের চিকিৎসা কেমনে করে এর একটা উদাহরণ দিয়ে দিতে পারে। একজন নবাব কি জন্য মুড়ি দিল? মনের রোগের চিকিৎসা করে। তিনি মুড়ি করার পরে বললেন, তুমি আমার খানকায় এক চিল্লা থাকতে হবে, আমার খানকায় এক চিল্লা, একটা না 40 দিন আমার খানকায় থাকিয়া তোমার চিকিৎসা করাইতে হবে। এই ঘটনায় আরেকটা কথা আনুষঙ্গিকভাবে পরিষ্কার হয়ে যায় যে আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন আমাদের পূর্ববর্তী বুজুর্গদের খানকা ছিল, আমাদের পূর্ববর্তী বুজুর্গগণের খানকা ছিল। বলুন থানবী রহমতুল্লাহ আলাইহি আমাদের পূর্ববর্তী বুজুর্গগণের একজন কিনা? থানবী রহমতুল্লাহ আলাইহির খানকা ছিল কিনা? হ্যাঁ, খানকা ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ খানকা ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের এক পাশে একদল সাহাবায়ে কেরাম দিনে রাতে থাকতেন, খাইতেন, এবং এই মনের মধ্যে, মনের ক্ষেতের মধ্যে সুস্বভাবের ফসল ফলাইবার মেহনত করতেন। এদেরকে হাদিসের ভাষায় আসহাবে সুফফা বলা হয়। বলুন রসুলের মসজিদের এক পাশে রসুলের খানকা ছিল কিনা? সেই খানকায় সাহাবায়ে কেরাম থাকতেন কিনা? কিসের জন্য? মনের ক্ষেতের মধ্যে ফসল ফলাইবার জন্য, সুসভাবগুলি অর্জন করার। রসুল থেকে জারি হইয়া সর্বযুগের হকানি উলামায়ে কেরামদের কিন্তু আমি তো আগে জানতাম না, মুড়ি দেওয়ার পরে আপনি কথা বলবেন, এই কারণে 40 দিন তলা ফিরার মতো পকেট করেছেন পয়সা আমি বাড়ির থেকে আনছি না, আপনি আমার অনুমতি দিলে বাড়িতে একটা চিঠি বানাই দেব, বাড়ি থেকে যেন আমার কোরেট খরচের পয়সা পাঠানি বলে। ঠিক আছে, তুমি চিঠি থেকে বাড়িতে পাঠাও, তবে আমাকে চিঠি পড়াইয়া পোস্ট করতে হবে। পীরের অধিকার আছে পীরের চিঠি পড়া, মা বাবার অধিকার আছে সন্তানের চিঠি পড়া, উস্তাদের অধিকার আছে ছাত্রর চিঠি পড়া, স্বামীর অধিকার আছে স্ত্রীর চিঠি পড়া। তোমার বাড়িতে একবার চিঠি আমাকে পড়াইয়া পোস্ট করতে হবে, এটি অনধিকার না অধিকার? এমনি কইছেন না তার চিকিৎসার জন্য নববে চিঠি লিখে পোস্ট করার আগে তানবীরে দেখাইছে, তানবী দেখলেন চিঠি মেঝে লেখছে যে আমি মুড়িদ হওয়ার পরে তানবী সাহেব বলতেছেন খানকায় এক চিল্লা থাকতে হবে, কাজেই তোমরা তারা তারি চিঠি পাওয়া মাত্র আমার নামে এক টাকা মনি অর্ডার করে পাঠিয়ে দিবে, পরে প্রয়োজন বুঝে আরো বেশি পাঠাও, কিন্তু আবার তো এক টাকা না পাঠাই আমার পকেট খরচ চলে না। কোন যুগের এক টাকা, যে যুগে এক টাকায় এক তোলা রুবা কিনতে হওয়া যেত, যে যুগে এক টাকায় এক কিলি মানও হওয়া যায় না, এই যুগে না এক তোলা রুহ হওয়া যাইতো, এই যুগে এক টাকার কম ফাটাই না, এক টাকার কম ফাটাইলে মানুষে বলবে যে নবাবের বাড়ি থেকে এক টাকার কম ফাটিল কেনা, লিখা দিছে তার আমি চিঠি হয়ে যাবে, ঠিক আছে তোমার চিঠি তুমি পালায়। এই চিঠিতে চিকিৎসকের কাছে রোগীর রোগ ধরা পড়ছে, চিঠির মধ্যে রোগীর রোগ ধরা পড়ছে, কি তার নবাব কি রোগ নবাব, এক টাকার কম ফাটাইয়ে তোমার নবাব গিরি যায়, এই রোগে তোমারে খাইছে, এই রোগে তোমারে তানবী বললেন তুমি যে এক চিল্লা আমার খানকায় থাকবে, এই খানকার মসজিদে যত মানুষ নামাজ পড়তে আসে সমস্ত মুসল্লিরা নামাজের পরে মসজিদ থেকে বের হওয়ার সময় তাদের জুতাগুলি তোমার হাতে সুদা খুঁজা দিলেই হবে না, তোমার হাতে ধরিয়া সমস্ত মুসল্লির ভাইয়ের জুতাগুলি পরাইয়া দিতে হবে। এই হইল রূপ, এই হইল চিকিৎসা, কথা বুঝতে পারছেন? ওই হইল রূপ, এই হইল ডাক্তার যেমন রোগীর চিকিৎসা করে দুই ভাবে, একটা হইল ওষুধ দিয়া বাড়ি ছাড়াইয়া যায় দিয়া খায় না, খন্ডদি ঘরে আইয়া জানাই এরকম ডাক্তার, আর একটা হইল না তোমার রূপ জটিল, তোমার বাড়ি পাঠাইয়া তোমার দায়িত্বে ওষুধ খাওয়া যেত না, হাসপাতাল থাকবা আমার দায়িত্বে তোমার ওষুধ খাওয়া। বলেন ডাক্তারের চিকিৎসার অবস্থা কটা, একটা রুগীরে ওষুধ দিয়া বাড়ি পাঠাইয়া দেওয়া তার দায়িত্বে ওষুধ খাই, আর একটা হইলো রুগী এত জটিল তার দায়িত্বে ওষুধ খেয়ে যেত না, হাসপাতালে ভর্তি হতে হবে। ঠিক তেমনি ভাবে রুহানি রোগের চিকিৎসা বলতে পারেন, রুহানি রোগ গুলি কি মনে রাখাশা দশটা কুস্বভাব, রুহানি রূপ গুলি কি মনে রাখাশা দশটা কুস্বভাব, এইগুলির চিকিৎসা করেন কামিল দীর্ঘ, চিকিৎসা করেন কামিল দীর্ঘ। এখানে চিকিৎসা দিয়ে দেবো, এক হল সর্দি অধিভার জিকির আজকার বাতাইয়া দিয়া বাড়ি পাঠাই দিবে, তুই যে বাড়ির পর্দি কর, সকালে এত তর্বি বিকালে এত তর্বি, সকালে এতবার রাস্তা চুরলা বিকালে এতবার রাস্তা চুরলা, সকালে এতবার গুরু শরীফ বিকালে এতবার গুরু শরীফ, ওই ওষুধ দিয়ে আর রুগী বাড়ি ছড়াই দিল, কিন্তু রুগী যদি গায়েল হয় তাহলে হাসপাতালে থাকতে হবে। রুহানি রোগের চিকিৎসকরা জটিল রুগীদের চিকিৎসা করার জন্য যে হাসপাতাল প্রতিষ্ঠা করেন এইটার নাম খানকা, এটার নাম খানকা। আর একজন কামিল বুজুর্গের এক খানকার এক রুগীর কথা বলি, কামিল বুজুর্গের খানকায় ভর্তি হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, অনেকদিন পরে ওই মুড়িদে তার পিঠে বলে হুজুর আমার পরে ভর্তি হইল আপনার খানকায় কত মানুষ, এদেরকে খেলা ভর্তি আমি রায় দিয়া দিলেন, আমি এতদিন যাবৎ আপনার খানকায় পরে আছি আমাকে খানা ভর দেন না কেন? তিনি বললেন তোমার রূপ বড় জটিল, তোমার চিকিৎসা কঠিন, আরো দিন লাগবে অনেক, একসাথে দিয়া দেন যত ব্যবস্থা দেওয়া, ফিরে কয় একসাথে দিলে তোমার রিয়াকশন হবে, এত কড়া ঔষধ একদিনে দিলে রিয়াকশন হবে, আঙ্গুর কিনে বাজারও যে মস্তান ছেলে ফেলে আছে এদেরকে আঙ্গুরগুলি বন্টন করে দাও, বাজারের মস্তান ছেলে ফেলেদের মধ্যে আঙ্গুরগুলি বন্টন করে দিয়ে বলো যে আমার যে একটা একটা করে চর দিব তারে আমি আরো একটা করে আঙ্গুর, আমার যে একটা কুড়া চর দিব তারে আরো একটা কুড়া করবো। পীরের কথা শুনে মুরিদ কয় সুবহানাল্লাহ, পীরের কথা শুনে মুরিদ কি কয় সুবহানাল্লাহ, মুনিরের মুখে সুবহানাল্লাহ শুনে আফির কয় শিরিক করছস, কি কয় শিরিক করছস। মুনিরে কয় সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র হইলে শিরিক করাই যায় না। কথা বুঝতে পারতেছেন আপনারা? আপনারা কি সুবহানাল্লাহ অর্থ জানেন? আল্লাহ পবিত্র ঠিকই আছে, কিন্তু তুই যে এখন সুবহান আল্লাহ কইছস, আল্লাহ পবিত্র বুধানির লাগি কইছস না, মস্তান ছেলে ফেলে থেকে তোরে পবিত্র বুধানির লাগি সুবহান আল্লাহ কইছস, তোর সুবহান আল্লাহ শিরিক, তোর সুবহান আল্লাহ শিরিক। এখন তুন সুবহান আল্লাহ তৌহিদ আর তুন সুবহান আল্লাহ শিরিক, এটা নিজে নিজেই বোঝা যাইব না চিকিৎসকের কাছে গেলে? তোমার ওষুধ দিয়া বাড়ি ছাড়াইব না হাসপাতাল ভর্তি করবো, তোমার ইচ্ছা হয় না ডাক্তারের ইচ্ছা হয়? ডাক্তারের ইচ্ছা, যে রুগী এত বড় জটিল যে ডাক্তারে কইলো তোমার খালি হাসপাতাল ভর্তি না, তোমার অপারেশন করা লাগবে। বলেন তো অপারেশনের, এমন অপারেশনের রুগী যার পেটে দিচ্ছে বাত্তর ফাত্তর বাইর করতে হবে, এরা ওষুধ বাড়ির পাঠা নিজ হাসপাতাল ভর্তি করার জন্য। হে যখন বুঝতে পারে যে আমারে তোর হাসপাতাল ভর্তি করতে চায় ভ্যাট কাটত, হাসপাতাল নাই না হে ডরা, তুই ডরাস কে রে, তোর ভেট কাটবো তোর ভেট অত বাড়ত, বুঝছেন নি না বুঝছেন? এর ফটো তখন বাড়ত, এরা হাসপাতাল ভর্তি করার কথা বুঝে তো হেড দিল তো কাব্য হলে হাসপাতাল অস্বীকার করতে পারে কোন রোগী যার ভেড় ভাত্তর আছে, কারণ এই ভাত্তর খাইতে ভাই করতে তো এরা হাসপাতাল ভর্তি করা লাগবে। কিন্তু হাসপাতাল বলতে কোনো জিনিস নাই, আমার ওষুধ দিয়ে বাড়ির পাঠাও, ওটা বুঝে চিনি না বুঝেছে। এই হাসাত নামের ফাত্তর যাতে এত বাঁধছে, এটারও দুই অবস্থা। এক অবস্থা অধিভা যে বাড়ির পাঠাইলে এবারে বুয়ে বুয়ে অধিভা করতে করতে হাত সুরমার হইয়া পেশাবের সাথে বেরিয়ে গেল, আর যার হাত তোর এমন বড় হইছে ওষুধে গুড়া হইতো না হাসাদের হাত তোর, এটা হাসপাতাল ভর্তি করে অপারেশন করল দিলেন। কোন কার হাসাদ কি হলি মানে বুঝন কেন? আরেকজনের গুণ কইলে, আরেকজনের সুনাম কইলে, আরেকজনের প্রশংসা কইলে, আরেকজনের সুখ শান্তির কথা কইলে, শুধু যদি মনে মনে গলে তাহলে ওষুধ ব্যাপারিক পাঠাইলেও চলবো, কথা বুঝাইছি? আর যদি সাথে সাথে তেলে বেগুনে গইলে উঠে এদের হাসপাতাল বসবো, ঠিক আছে কইবো হাসপাতাল আবার কি তা। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, মনের মধ্যে কতগুলি কুস্বভাব ফলে কিনা, এই কুস্বভাব গুলিকে মন নামক ক্ষেতের আগাছা ও কয়, এই কুস্বভাব গুলিকে মনের রূপ ও কয়, মনের রূপ ও কয়। শরীরের যেমন রোগ আছে চিকিৎসক আছে, তারে কয় ডাক্তার, কোন রুগীর বাড়ি ঔষধ দিয়ে পাঠাইয়া চিকিৎসা করে, আর কোন রুগীর হাসপাতালে ভর্তি করিয়া চিকিৎসা করে, ঠিক তেমনি ভাবে মনের রূপ, এই মনের রোগের চিকিৎসা যারা করেন তাদের নাম কামিল ফি, তারা কোন কোন মনের রোগীকে তসবি ওয়াজিফা জিকির আজকার দিয়া বাড়িতে পাঠাইয়া চিকিৎসা করেন, আর কোন রোগীকে হাসপাতালে ভর্তি করিয়া চিকিৎসা করেন। এই সমস্ত মনের রোগীর চিকিৎসকদের মধ্যে পৃথিবী বিখ্যাত একজন কামিল ফির ছিলেন হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মেহমান দরকার, এই এলাকার মধ্যে আর একজন লোক ছিল কাঠুলিয়া, জঙ্গলের কাঠ কাটিয়া বাজারে বিক্রি করিয়া সংসার চালে, হারাম রুজির দ্বারে কাছে ও যায়, হালাল পথে চলতে চায়, শুধু রমজানের ফরজ রোজা নয়, বারো মাস ফাঁকে ফাঁকে নফল রোজা হয়, বারো মাস ফাঁকে ফাঁকে নফল রোজা হয়। এই নফল রোজাও আর একটা মনের রোগের চিকিৎসা, নফল রোজা হওয়ার একটা মনের রোগের চিকিৎসা। মনে যে দশ রকমের রোগ জন্ম হয়, এর মধ্যে আরেকটা রোগের নাম শাহওয়াত, আরেকটা রোগের নাম শাহওয়াত। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা আমিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি আলাইহি বিসাওম ফাইন্নাহু লাহু রিজা। হে যুব সম্প্রদায়, তোমাদের যদি শারীরিক যোগ্যতা এবং আর্থিক যোগ্যতা থাকে তাহলে তোমরা বিয়ে করতে দেরি করো, তাড়াতাড়ি বিয়ে করো। আর যদি শারীরিক যোগ্যতা আছে কিন্তু বউ বালার সম্বল নাই, এমন যদি অবস্থা হয় তাহলে তোমার শাহওয়াত কি দমন করবে কিভাবে? আল্লাহ রাসূল বলেন নফল রোজা। তাহলে এই হাদিসের দ্বারা পরিষ্কার হইল নফল রোজার দ্বারা কোন রোগের চিকিৎসা হয়? শাহওয়াতের, শাহওয়াত মানে রোগের চিকিৎসা হয়। রোজার দ্বারা কিভাবে শাহওয়াতের চিকিৎসা হয় যা আরেক স্বতন্ত্র আলোচনা। যদি কোনো সময় রমজান উপলক্ষে আলোচনা করা যায় ওই সময় দেখা যাবে এই আলোচনা করা। এখানে আমরা আপাতত শুধু রোজের হাদিসের কথা আবিষ্কার করি যে রোজার দ্বারা শাহওয়াত রোগের চিকিৎসা হয়। কাজেই ওই কাটুরিয়া একদিকে হালাল রুজি করার জন্য জঙ্গলের কাঠ কেটে বাজারে বিক্রি করে সংসার, আরেকদিকে নফল রোজা রাখে বারো মাস ফাঁকে ফাঁকে, একদিন রোজা রাখে একদিন, একদিন রাখে না একদিন, রোজা রাখে একদিন রাখে না, এরকম এক নফল রোজা মুখে নিয়া কাটুরিয়া ওই খাজা বাহাউদ্দিন লোকটা বড় রহমতুল্লাহ এর দরবারে গেল। আরো একজন মেহমান ছিল খাজা বাহাউদ্দিন এর দরবারে, কাটুরিয়া সহমগম দুইজন, খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ নাকি দুইজন মেহমানের জন্য খানা হাজির করলেন। কাটুরিয়ার মনে মনে চিন্তা করলো, আমি তো নফল রোজা, আমি যদি ওনার খানা গ্রহণ করি তাহলে তো আমার রোজা থাকে না, আর যদি আমি বলে দেই যে আমি তো নফল রোজা রাখি, এই নিজের গুণটা নিজের মুখে অপরের কাছে প্রকাশ করা এটাও মনের আরেকটা আগাছা, এটাও মনের আরেকটা আগাছা। এটা তরিকতের বাসায় কয় রিয়া, যেটা তরিকতের বাসায় কয় রিয়া। রিয়া নামের আগা সাজার মনো ফলে সে খালি মানুষের কাছে নিজের গুণ কেটে প্রচার করত, এই রীতি নেই এই আত্মাই। এই রিয়া হয়ে যাবে যদি আমি বলি আমি একজন নকল দুলাদার, আর যদি না বলি তাইলে খাইতে হবে খাই আমার রুদাইবার, তখন তো উভয় সংকট, কইতে গেলে রিয়া হয় আর না কইতে গেলে রোজা ভাঙতে হয়, তখন কি করো? কইলও না খাইলও না, খানার দাঁড়িয়ে সইয়া ঘরের এক কোনা থেকে বসা। খাজা বাহাউদ্দিন নকশে বন্ধ হাতুল্লাহ খান আদিবিরা দেখেন খানার কাছে মেহমান একজন আর ঘরের কোনা লুকাইলার একজন, তিনি ঘরের কোনা লুকানো মেহমানকে বললেন, এই নিয়া তুমি যে রোজা রাখছো এমন রোজা রাখার চেয়ে আল্লাহর নিয়ামত খাইয়া লওয়া বেশি ভালো। অহন লাগেনি দুইটা দেশ লাগে, এক নম্বর হয়েছিল যে রোজা রাখার চেয়ে খাইয়া লওয়া যদি বেশি ভালো হয় তাহলে আগামী রমজান আমরা বাড়াটাই করতাম। দেখছেন এই ফের বাঙালি ইয়া হইল ব্যবস্থা হইল যে নকল রোজার ব্যাপারে তিনি বলেছিলেন ফরজ রোজার ব্যাপারে নয়, এক ফের বাঁধছেনি। আর একটা ফের লাগে সেই লোকটা তো রিয়া ডরাইয়া কইলই না, কি দড়াইয়া কইল না, রিয়ার দরে কইলই না যে আমি একজন নকল রোজাদার, তিনি জানলেন কেন? যে বেটা যে মনের কথা কইল না, এটা যদি খাজা বাহাউদ্দিনের মতো একজন বুজুর্গে জানেন তাহলে নবী একা ইট জানবেন না কেন? কই জায়গা ভাতারে লাগছেনি আরেক ফেট আকাইদের কিতাব কুলিতে লেখা, আকাশ যদি মেঘে ছাইয়া যায় এই অবস্থায় কেউ যদি বলে বৃষ্টি হইতে পারে না, আলাম দিতে হবে আলাম। এক একটা 7 বছরের একটা বাচ্চা, ব্যাগটা যদি খোলা থাকে, খাওয়ার যদি অরুচি হয়, ঘুমাইলে যদি মুখ দিয়া লালা পড়ে, দাঁত কটকট করে, ডাক্তারে দেখা মাত্র হয় তার পেটে কৃমি আছে, কৃমি দেখা যায় না গাইড জানে আলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বসে এক ব্যক্তি উযু করে, তিনি বলেন তুমি তোমার মা বাবার নাফরমানি করো। সেই লোকটা বলে আমি তো মা বাবার নাফরমানি করি কি করি, আপনি জানেন কেন? তিনি বলেন তুমি যে মুখ দাও আর দাও দাও দাও, এই মুখ গোগুলি দোয়া পানির মধ্যে মা বাবার নাফরমানি গুনার রং দেখা যায়। তিনি যে মা বাবার নাফরমানি করে তিনি গাইছেন না বুঝছেন না, আলামত দেখি আলামত দিকে কোনো কিছু বলতে পারলে এটাকে গাইব জানা বলে না। কোন কোন রোগীরে দেখলেই আলামতে বোঝা যায় কি রোগ, আর কোন কোন রোগীরে পরীক্ষা না করলে ধরা যায় না তার কি রোগ। তাহলে রোগ দুই রকম, এক রকমের রোগ দেখা মাত্র চিনা যায়, আর এক রকম রোগ পরীক্ষা ছাড়া চিনা যায়। যে তার যে একটা রোগ আছে যেটা দেখা মাত্র চিনা যায়, ওই আলামতে তিনি চিনতে পারছেন। হ্যাঁ জিজ্ঞাসা করে আমি তো রোজা রাখছি কিন্তু আপনারা কই চিনা দিয়া রয়ে না, এরপরেও আপনি কইলেন যে আমি যে রোজা রাখছি এই রোজা রাখার থেকে আল্লাহর নিয়ামত খাইয়া লওয়া বেশি ভালো, আমার রোজার দুষ্টা কোন জায়গায় রিয়া নড়াইয়া তো কইলাম না, আমার রোজার দুষ্টা কোন জায়গায় কইলে রিয়া ওই কই একটা তো যে তো কইলাম না তে আর দুষ্টা কোন। তিনি কইলেন রিয়ার থেকে মারাত্মক রোগ আছে আর একটা আত্মার রোগ, সেটার নাম হইল উজ, সেটার নাম হইল উজ, এটা বাংলায় কয় আত্মগরিমা, বাংলায় যেটা কয় আত্মগরিমা। এই জিনিসটা বুঝবার লাগে আবার আরেকটা জিনিস করে মনের মধ্যে যত আগাতা ফলে যত রোগের জন্ম হয়, এই সমস্ত রোগের মধ্যে একটা রোগের নাম আছে অহংকার, একটা রোগের নাম আছে অহংকার। তরিকতের কিতাবে লেখা আছে অহংকারের 4টা স্তর আছে, প্রথমটার নাম হইল উজ, দ্বিতীয়টার নাম হইল কিবির, তৃতীয়টার নাম হইল তাকাব্বুর, চতুর্থটার নাম হইল ইস্তেকবার। এইগুলি তো আপনারা সকালে বুঝবেন না, বাংলায় বলি মনের রূপ গুলির মধ্যে একটা রোগের নাম যে অহংকার, এটার 4টা স্তর আছে, একটা হইল অহংকারের বীজ, একটা হইল অহংকারের চারা, একটা হইল অহংকারের গাছ, আর একটা হইল অহংকারের ফসল। এখন স্মরণ রাখতে পারবেন কি না, মনের রূপ গুলির মধ্যে একটা রোগের নাম অহংকার, এটার স্তর কটা, একটা প্রথম স্তর হইল অহংকারের বীজ, দ্বিতীয় স্তর হইল অহংকারের চারা, তৃতীয় স্তর হইল অহংকারের গাছ, চতুর্থ স্তর হইল অহংকারের ফসল। অহংকারের বীজ কোনটা? ওই জায়গায় তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো তোমার গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা, মনে যদি কয় যোগ্য অহংকারের বীজ কইটাকে মনে অন্তর, অহংকারের বীজ কইটাকে আর যদি নিজের যোগ্যতাটা নিজে নিজে মনে মনে শুধু ভাবে না মুখের দ্বারা প্রকাশ করে, আমার মতো যোগ্য, আমার মতো জ্ঞানী, আমার মতো গুণী, আমার মতো শক্তিশালী, আমার মতো বড় আলেম আজকে আছে, মনে কথা মনই রইছে না মুখ দিয়ে বাড়িয়েছে অহংকারের দ্বারা, মুখ দিয়ে বাড়িয়ে যা অহংকারের সারা, খালি নিজে গুণ ওই করে আর কেউ সাথে তুলনা করে না, তার অহংকারের বীজ সারা গজাইছে। আর যদি কয় অমুকের মধ্যে আসেনি আমার সমান গুণ, আমার আমার মধ্যে যে পরিমাণ এলেম আছে তার মধ্যে এই পরিমাণ এলেম নাই, আমার মধ্যে যে পরিমাণ বিদ্যা আছে তার মধ্যে এই পরিমাণ বিদ্যা নাই, আমার মধ্যে যে পরিমাণ বুদ্ধি আছে তার মধ্যে এই পরিমাণ বুদ্ধি নাই, শুধু মুখের দ্বারা নিজের গুণ কইল না আরেকজনের সাথে তুলনাও করলো, অহংকারের সারা গাছ হয়েছে, অহংকারের সারা আরেকজনের সাথে তুলনা করলে অহংকারের সারা গাছ হয়। এরপরে যার সুখ যার উপরে নিজের বড় প্রমাণ করতে চায়, তারে সুখ সাব্যস্ত করার জন্য তার সাথে যদি অবিচার শুরু করে, এই অবিচারটা হইল অহংকারের ফসল, অবিচারটা হইল অহংকারের ফসল। নিজের যোগ্যতা নিজে মনে মনে ভাবলে যে অহংকারের বীজ, নিজের যোগ্যতা নিজের মুখে প্রকাশ করলে, অহংকারের চারা নিজের যোগ্যতার সাথে অপরের তুলনা করলে, অহংকারের দাস যার সাথে তুলনা করলো তার সাথে অবিচার শুরু করলে অহংকারের ফসল। এইগুলি যে তরিকতের পরিভাষায় কয় উজ কিবির তাকাব্বুর ইস্তিকবার। এখন আসে ওই ঘটনায় যে কাটুরিয়ায় জিজ্ঞাসা করে আমি নবল দুদাদার কইলে ওই বলিয়া কইলাম না রিয়ার থেকে আবার বললাম, এরপরে আপনি বলেন এমন রোজা রাখার থেকে আল্লাহ নিয়ামত খাইয়া লওয়া বেশি ভালো, আমার রোজার দোষটা আর কোনটা? বলে তোমার রোজার দোষ রিয়া না, তোমার রোজার দোষ হইল উজ। আমার মতো এমন গুফন রোজাদার কতজন পাওয়া গেল? আমি এত কষ্ট করে সারা বছর নফল রোজা রাখি অথচ কারো কাছে প্রকাশ করি না, আমার মতো এমন মুখলিস, আমার মতো এমন খালিস রোজাদার কতজন পাওয়া যাবে? রুগী নিজে নিজে ধরতেই পারে না তার রোগটা কোনটা, একমাত্র যোগ্য চিকিৎসক কামিল পীরের কাছে গেলে ধরা পড়ে। কাটুরিয়ার এই উজব রূপ, কাটুরিয়ার এই আত্ম পরিমার রূপ ওই খাজা বাহাউদ্দিন নকশে মোল্লা ফজলুল্লাহ এর কাছে কথাগুলি বুঝে থাকে। বলুন তো আমাদের মনের মধ্যে রোগ জন্ম হয় কিনা, কতটা নিজে নিজেই নিজে নিজেই ধরা যায় না চিকিৎসকের কাছে গেলে ধরা পড়ে? তাইলে চিকিৎসকের কাছে যাওয়া দরকার, গেলে পরে তিনি বুঝতে পারবেন আমার কোন রোগে ধরছে, আমার যে রোগে ধরছে ওই রোগের ব্যবস্থা তিনি দিবেন। এই রূপটার নাম অহংকার। আমরা দেশের আঞ্চলিক ভাষা কয় বেটাগিরি, অন্যান্য এলাকায় কয় বাহাদুরি। ওই নবাব তারে দর্শিলি চিকিৎসা দিলেন, তোমার যখন বেড়াগিরি ধরছে বেড়াগিরি বাঙ্গনের ব্যবস্থা, খালি মুসল্লিরা জুতা সুদা তুলা দেওয়া না, নিজের হাতে দিলে তারা ভাল জুতা পিন্দাইয়া ওদের চিকিৎসা। বলে থাকে বলেন রুগীরা নিজের রূপ ধরতে পারে না ডাক্তারের, রুগীরা ওষুধ ঠিক করতে পারে না ডাক্তারে ওষুধ ঠিক করে না। এই জন্য রুগী যেমন ভাবে রূপ সাব্যস্ত করার জন্য ওষুধ কোনটা নির্বাচন করার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হয়, ঠিক তেমনি ভাবে আমরা যারা মনের মধ্যে আগাছা ইচ্ছা মতো বলছে পরিষ্কার করছি না, আমাদের রুহানি ডাক্তারের কাছে যেতেই হবে। তিনি যদি আমার ওষুধ দিয়ে আমার পাঠাইবার পাঠাইয়ে চিকিৎসা হইব মনে করেন, আমার অনিবার্য বাড়ি ছাড়াইবেন, আর তিনি যদি আমার হাসপাতালে ভর্তি করার দরকার আছে মনে করেন, তাহলে কি করবেন? এই হাসপাতালের নাম ওই খানকা, বুঝে আইছেন? খানকা কিতা খানকা বুঝে আইছেন? একটা বুধুর দামাত বরকত হোক, আল্লাহ আমরার মাতার উপর তাদের বরকত দীর্ঘায়িত করেন। একটা বুধুর খানকা প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছেন, যার কতটুকু প্রয়োজন একটু কিছুটা বুঝে আসলো কিনা আপনাদের? যদি আমার আমার মনের আগাছা বা মনের রূপ যদি এমন জটিল হইয়া থাকে যে বাড়ি দিয়ে তসবিও করে আর রোগ ওসারে না, তসবিও করে আগাছা ওসারে না, এমন হয় হাসপাতালে ভর্তি করা ছাড়াও হয় না, তসবিও করে রোগে ওসারে না, এটা কেমন? এটা বুঝবার লাগে একটা উদাহরণ, সহবত নামের একটা আগাছা আছে, এই সহবত নামের আগাছায় করে কি বেবন্ডা নারী পাইরে ইচ্ছা মতো দেখে কোন আগাছার ফসল? সহবত নামের আগাছার ফসল এই রূপদার জটিল হয়ে গেছে। তার চিকিৎসকে তার চিকিৎসা কেমনে করবে? তারা লিখছেন যে তার চিকিৎসকে তার একটা ঔষধ দিয়ে বাড়ি পাবে, প্রাথমিক চিকিৎসা একটা ঔষধ দিয়ে বাড়ি পাবে। ঔষধটা কি? ঔষধটা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কোন ভিন্ন নারীর সুন্দর দেখবে হাসরের মাঠে গলন্ত সীসা তার চোখে বেড়ে দাও। যখনই তোমার সামনে কোন বেপর্দা নারী ঘুরে যায় রসুলের হাদিসটা স্মরণ করো, গলন্ত সীসা আমার চোখে ঢেলে দেওয়া হবে, এই কথাটা স্মরণ করো, সাহস থাকবে না নারীর দিকে তাই তাকাইবার। ওষুধ দিয়ে বাড়াই দিলেন নি বাড়ি বেটায় দশ দিন পরে আইয়া কই হুজুর হাদিসের কথা ইয়াদ কইরাও চোখটা দিলাই বাড়ি, হাদিসের কথা ইয়াদ কইরাও চোখ দিলাই বাড়ি। তাহলে রোগের প্রাথমিক অবস্থা এখন তিনি ব্যবস্থা চিন্তা করবে, ওই যে ডাক্তার রূপ নির্ণয় করবে, ঔষধ নির্ণয় করবে। এখন তিনি চিন্তা করে দেখবেন যে এই যে রোগটা যে রোগের সহজ রোগে ধরছে, পয়লা ওষুধে তার ক্রিয়া করছে না, বল হইছে না, দুই নম্বর ওষুধ দিয়ে তার অবস্থা বিবেচনা করতে হবে। তিনি চিন্তা করে দেখবেন রুগীটা ধনী না গরিব, যদি রুগীটা গরিব হইয়া থাকে দুই নম্বর ঔষধ দিবেন আমার সামনে ওই আমানত করো। একবার যদি কোনো মেয়ে রূপ দেখি দশ টাকা সৎকা দিব, দুইবার যদি কোনো মেয়ে রূপ দেখি বিশ টাকা সৎকা দিব, দশবার যদি কোনো মেয়ে রূপ দেখি একশো টাকা সৎকা দিব। ওই চিকিৎসকের সামনে বইয়া রুগিয়ে ওয়াদা করে গেল এক একবার মেয়ে রূপ দেখার বদলা দশ টাকা সৎকা দিব। রুগীটা ধনী না গরিব? গরিব। বাড়ির দিয়া সারাদিন রিক্সা চালাইয়া রুজি ওই করছে একশো টাকা, দশ বার দেখছে বেপর রুজিও করছিল একশো, সৎকাওয়া দাঁড়াইছে একশো, বাড়ির দিয়ে উপাস না হইয়া ঘুমানি গেছে সারা রাইতের উপবাসের কষ্টের কারণে পরের দিন আর মেয়ে লোক সামনে পড়লেও আর চায় না, আমি রাইতার ভাবতাম না উপাস থাকতাম। ওই তিনি চিকিৎসার কাজ হইতেনি, কিন্তু রুগীটা যদি ধনী হয়, রুগী যদি ধনী হয় আর বিশ্বাস যদি বলে দেন একবার মেয়ে রূপ দেখলে দশ টাকা সৎকা দিতে, দুইবার দেখলে দশ বিশ টাকা সৎকা দিতে, একশো বার দেখলে একশো টাকা সৎকা দিতে, দশ বার দেখলে একশো টাকা সৎকা দিতে, হ্যাঁ দশ হাজার টাকা সৎকা দিব দেখবো, হ্যাঁ কোন ঔষধ এর জন্য ঔষধ নির্বাচন করবেন। তুমি আমার সামনে বই আমার মত করো, একবার যদি কোন বেহর্দা মেয়ে লোক দেখি এসার পরে দুই রাকাত নফল নামাজ না ঘুরে ঘুমাইতাম, দুইবার যদি দেখি চার রাকাত নফল নামাজ না ঘুরে ঘুমাইতাম না, পঞ্চাশ বার যদি দেখি একশো রাকাত নফল নামাজ না ঘুরে ঘুমাইতাম না, ঈশ্বরের সামনে বই আমার মত ফিরে বাড়ি দিয়া পঞ্চাশ বার দেখে একশো রাকাত নফল নামাজ করতে পারতে প্রায় কিছু পাই না, পরের দিন আর কি দেখবো। বুঝে থাকলে বলেন চিকিৎসা রুগীর ইচ্ছা মতো হবে না চিকিৎসকের ইচ্ছা মতো? এই সমস্ত চিকিৎসক যদি মনে করেন এই রুগীরে অলিভাজিয়া বাড়ি পাঠাই দিলে চিকিৎসা হবে, রোগ সারবে, বাড়ি পাঠাই দিলেন, তারা যদি মনে করেন এ জটিল রুগী এরা হাসপাতাল দেখিয়া অপারেশন না করলে সারবে না, তাহলে তারা হাসপাতাল ভর্তি করবেন। এই হাসপাতালটার নাম এই সমস্ত আল্লাহওয়ালাদের সংস্রব সান্নিধ্য এদের কাছে যতই দেখা যায় ততই দ্রুত গতিতে রোগের চিকিৎসা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনূ মাআস সাদিকীন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, অন্তরে তাকওয়া হাসিল করো, আর ততক্ষণ পর্যন্ত তাকওয়া হাসিল হবে না যতক্ষণ পর্যন্ত তাকওয়াওয়ালার কাছে সময় কাটাইবে না। বলেন আমার অন্তরে তাকওয়া হাসিল করতে পারে, হাসিল হতে পারে, তাকওয়াওয়ালার কাছে সময় না কাটাইলে এটা সময় কাটাই, তাকওয়াওয়ালার কাছে সময় যে যত বেশি সময় কাটাইবে তার অন্তরে তত তাড়াতাড়ি তাকওয়া হাসিল। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহওয়ালার কাছে সময় কাটানি, আর দুনিয়াদারের কাছে সময় কাটানোর চমৎকার দুইটা উদাহরণ দিতেন রসূলের কাছে মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি আতরের দোকানে যাও, গিয়া যদি দোকানে বসা থাকো, নিজের পয়সা দিয়ে কোনো আতর নাও কিনো, আর দোকানদারও তোমারে মাছ না কিছু আতর নাক লাগাইয়া দাওয়া দেয়, নিজেও পয়সা করো কিনে আতর কিনে না, আর দোকানদারেও তাহলে মাগনা ঘিসু আতর লাগাইয়া দেয় না, অনেক আতর হলায় মাগনা ঘিসু আতর লাগাই দেয়, লুবে লুবে কিনব ইয়া খায় ই দোকানদার, এভাবে দেয় না। আল্লাহ রাসূল বলেন, এমতাবস্থায় তুমি যদি আতরের দোকানে বসা থাকো, তবুও বাতাসে তার শিশির আতরের সুগন্ধ বিনা পয়সায় তোমার নাকে লাগাইয়াই দেবে। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদের সাথে যদি সময় কাটায়, আল্লাহওয়ালাদের সুহবত তাদের নাকে জান্নাতের সুগন্ধ লাগাইয়া দিবে। আল্লাহর রাসূল আরেকটা উদাহরণ দিয়া বলেন, ঠিক তেমনি ভাবে তুমি যদি আতরের দোকানে না গিয়া কামারের দোকানে যাও, কামারের যে চুলার মধ্যে রোয়া ফুলে, চুলার মধ্যে আঙ্গা দিয়া রোয়া দিয়া আগুন লাগাইয়া চুঙ্গা পোকা লাগাইয়া ফুটায়, তুমি যদি লোয়া পুরার কাজে শরিক নাও, তুমি যদি হাতুড়ি হাতে নিয়ে পুরা লোয়া যদি নাও পিটাও, শুধু কামারের দোকানে যদি বসা থাকো, তবুও বাতাসে লোয়া পুরা তোমার দুর্গন্ধ তোমার নাকে লাগাইয়াই দিবে। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করে না, যারা দুনিয়াদারদের সঙ্গ লাভ করে, এরা তোমার নাকে জাহান্নামের দুর্গন্ধ লাগাইয়াই দিবে। বুঝার থাকলে বলুন, নফসের রোগগুলির চিকিৎসা আল্লাহওয়ালার থেকে দূরে থাকলে হয় না আল্লাহওয়ালাদের কাছে থাকলে হয়? এই কাছে রাখার একটা বিশেষ ব্যবস্থার নাম খানকা, কাছে রাখার একটা বিশেষ ব্যবস্থার নাম খানকা। হাদিসের এই মর্মটা বুঝাইয়া আল্লামা শেখ কাজী রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ গুলিস্তান নামক কিতাবে লেখে, গিলে খুশবু এদার হাম্মামে রুজে, গিলে খুশবু এদার হাম্মামে রুজে, রসিদ দস্তে মাহবুবে বদস্তম বদু বুস্তম কে মিশকিয়া আবিরি কে আজবু এ দিলাবি দে তুমস্তম ববুক্তামন গিলে নাচি দেবুদম বলে কিন মুদ্দতে বাকুল নিষত্তম জমালে হম নিশি দর্মন আসর কট বগর নামন হুমা খাকম কে হস্তম। সেটা দিলেটা ভাষী কবিতা। এই কবিতার মধ্যে তিনি বলেন, আমি গুসলখানায় গিয়া একটা মাটির গেলা পাইলাম, সুগন্ধ মাটির ঢেলারে জিজ্ঞেস করলাম, তোর মধ্যে সুগন্ধ আসলো কি বলে? মাটির ঢেলা জবাব দেয়, আমি একটা সুগন্ধি ফুলের গাছের নিচে ছিলাম, সুগন্ধি ফুল ফুটত, পাপড়িগুলি জ্বলিয়া পড়ত, আর আমার মধ্যে গসা লাগত, সুগন্ধি ফুলের পাপড়ির গসা মাটির টুকরার মধ্যে লাগতে লাগতে লাগতে লাগতে আমার মধ্যে সুগন্ধ এসেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদের সোহবত আমাদের অন্তরে লাগতে লাগতে লাগতে লাগতে আমাদের অন্তরের মধ্যে এই ফসলগুলি ফলাইয়া দেয়, সুস্বভাবের ফসলগুলি ফলাইয়া দেয়, কুস্বভাবের আগাতাগুলি সাফ করে দেয়। আমরা ছিলাম জাহান্নামের যোগ্য, আমাদের অন্তরের মধ্যে গুনার শক্তির ভয় সৃষ্টি করিয়া দিয়া আমাদেরকে জান্নাতের যোগ্য বানাইয়া দেয়। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান সেই ব্যক্তি যার মনে মজার লোভে গুনাহ করতে চায় কিন্তু মনকে কন্ট্রোল করে রাখে। বলুন, যে মন মজার লোভে গুনাহ করতে চায়, এই মনকে নিজে নিজে কন্ট্রোল করা যায় না? আল্লাহওয়ালাদের ট্রেনিং গ্রহণ করতে হয়। আল্লাহওয়ালাদের ট্রেনিং গ্রহণ করার সবচেয়ে সহজ ব্যবস্থা হলো খানকা। আমার কথাগুলি বুঝা থাকে বলুন, আমাদের আউলাদে রাসূল হযরত আল্লামা সৈয়দ হুসাইন আহমদ বদরী রাহমাতুল্লাহি আলাইহির এই হবিগঞ্জ জেলার ভিতরে একমাত্র সুযোগ্য হলিবা শেখ সাদুদ্দিন দামাত বরকাতুহুম এই যে খানকার পরিকল্পনা গ্রহণ করেছেন, কিসের জন্য? আমরা যারা মনের লোভে এখনো গুনায় লিপ্ত আছি, জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে আছি, আমাদের মন থেকে আগাছাগুলি পরিষ্কার করিয়া মনের মধ্যে সুস্বভাবের ফসলগুলি ফলাইয়া আমাদেরকে জান্নাতের যোগ্য বানাবার জন্য এটা একটা পরিকল্পনা। কুপরিকল্পনা না সুপরিকল্পনা? এই সুপরিকল্পনার সুযোগ আমাদের সকলের সাধ্য মতো গ্রহণ করা উচিত কিনা, সেই জন্য আমি বিশেষ করে শেখ আব্দুর রহমান বরকাতের সাথে, যাদের আত্মার সংশোধনের সম্পর্ক আছে বিশেষ চুক্তির মাধ্যমে, যারা বায়াত বলা হয় কোরআনের ভাষায়, এই সম্পর্ক যাদের আছে আল্লাহ আপনাদের আপনাদেরকে শেখ সাবুদের এই খানকার দ্বারা নিজে উপকৃত হওয়ার, নিজের মনের আগাছাগুলি সাফ করিয়া মনের মধ্যে সুস্বভাবের ফসলগুলি ফলাইয়া জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জান্নাতের যোগ্য বানাবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আশা করি আপনারা সকলেই জানছেন শেখ সাবুদের জামাত বারাকাতুহু যে খানকার পরিকল্পনা গ্রহণ করছেন, এটার সাথে মাদ্রাসাও চলবে, মাদ্রাসার উদ্বোধন হয়েছে। এই কারণে শেখ সাবুদের জামাত বারাকাতুহুর সাথে যারা যাদের ইসলাহে নফসের সম্পর্ক আছে তারা তো খানকার থেকে উপকৃত হবে। এলাকার মুসলমানের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা এরা উদুতল পাকনা পাকনা মাদ্রাসা ইবাদত বন্দেগী এই মাদ্রাসাতে শিখবে। এই জন্য আমরা সবাই শেখ সাবুদের জামাত বারাকাতুহুর এই পরিকল্পিত নব প্রতিষ্ঠিত মাদ্রাসার খেদমতে দোয়া রাখে বিচারি শরিক হইতে পারি কি মর্জি আপনারা। আমি আমার পক্ষ থেকে শেখ সাবুদের প্রতিষ্ঠিত মাদ্রাসায় 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। আপনারা যে যা পারবেন তৌফিক মতো একটু কইয়া লিলে এরপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে গেলে ভালো। আলহামদুলিল্লাহ আমরা অনেক উপকৃত হয়েছি, আমরা মানে কিছু না কিছু অংশ না হবই ইনশাআল্লাহ। আমি আপনার এটা আবার আমার মন হালিস এটার কোন ইয়াও নাই, কেবিরও নাই, কোনো কিছু নাই। বরের খবর বেশি জানে বড়াই কেবি সাহেবের বয়সে আধা আপনি আসি হাসির হতা হত আল্লাহর মেহরবানি আল্লাহ বর্ষণে একটা হচ্ছে। আর কুতুবুল আলম উনি আপনার আয়াত মিনায়াতিল্লাহ ছিলেন, আল্লাহর নিদর্শন মানুষের মধ্যে এরকম গুণ হইতে পারে না, একমাত্র আল্লাহর কুদরতের প্রকাশ হোসেন হোসান আমাদের নাম। সুতরাং আল্লাহর হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখবার বৈরাল গভীর দান করছে, সাথী সঙ্গী সব চলে গেছে ইনশাআল্লাহ। আমরা এবং সব মুসলমান আর এই সহজ ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে যে আজকে এটা সম্মেলন করা হল, আপনারা তো ছিলেন যেভাবে আমি খেদমত করার আপনারা সম্মান করার যে উপযুক্ততা আপনার সেই সময় সাথে আমি মাঝেরও শেষ করি। আপনারা মনে একটা কষ্ট নাই করছেন এটা আল্লাহ রাস্তা বাড়তে যাই। আর আশা হবে ইনশাআল্লাহ হযরত আল্লাহ তানো হায়াত ইলম আমল আল্লাহ বহুত বহুত বাড়াও। আর আম মুসলমানের দেশ এবং বিদেশে আল্লাহ তার দ্বারা মুসলমান হলে উনার হাতটাকে ফিরে গিয়া নেকির হাজে আনার তফিক সব মুসলমানরা দেখ আলহামদুলিল্লাহ লন্ডন গেছিলাম পরিবার গেছি মরণা তো সব সময় যায় কি জানো আপনারা আমরা দেশের মানুষ থেকে ইদানের মানুষ আরো বেদা যে মরানার তফিক সুন্দর লাগে যে আজ বাজে বল নাকি আসেনি তারা প্রাচীন শেষ মসজিদ সব উলামায়ে কেরাম অনেকটা বিদা টিকা বেশি সব উলামায়ে কেরাম মত হইয়া মৌলানারা হটাইছেন তার সংখ্যা অনেক হয়েছে যেমন দেবী হিসাবে একটা থারি গোয়ালা নির্বাচন আলোচনা হজরতের সাথে হচ্ছে তো হয়ে যাবে বৈশাখ মাস ওই সময় তার পুরা বৎসরের পরিকল্পনা করেন তো তারা হচ্ছে ওই সময় যে আলোচনা হইল আল্লাহ মেহরবানি আশা হই মৌলানার সময় দিয়া আমার তো হর মনে রাজা আল্লাহ যেন হতে গিয়ে হয় এবং যুক্তিসঙ্গত আর সূক্ষ্ম বয়ান আল্লাহ আরো তো দেব আর যাতে মুসলমান সমাজ মরণাগে সব উপকৃত হয় শেষ কথা আমিও আপনারা হাজির করি আপনারা খাতিমতির অমরের আছে।